الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. إرشاد হচ্ছে নিশ্চয়ই যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপার আল্লাহ তাআলার উপর সমর্পিত, অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। হে শতদা বিভক্ত মুসলিম জাতি, তোমার হারানো ঐক্য ফিরিয়ে আনো, কারণ তোমার বিভক্তির সুযোগ নিয়ে বিধর্মী বেদিন আজ শত লাঞ্ছনার বোঝা চাপিয়ে দিয়েছে তোমারই মাথায়। তাই আবার সেই সোনালী যুগের মুসলিম ঐতিহ্য রক্ষায় সব ভেদাভেদ ভুলে ঐক্যের সিঁড়ি বেয়ে চলে এসো জিহাদ ময়দানে। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়, এক কাতারে হর স্বামী বিশ্বের মুসলিম ভাই। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়, এক কাতারে হর স্বামী বিশ্বের মুসলিম ভাই। এক কাবা এক কোরআন মানে, এক আল্লাহ এক রাসূল জানি। এক কাবা এক কোরআন মানে, এক আল্লাহ এক রাসূল জানি। তবে কেন দলা দলির লইব আশ্রয়, তবে কেন দলা দলির লইব আশ্রয়। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়, এক কাতারে হর স্বামী বিশ্বের মুসলিম ভাই। মাঝহব ফেরকার এই ভেদাভেদ ভেঙে দিয়ে সকল বিভেদ, মাঝহব ফেরকার এই ভেদাভেদ ভেঙে দিয়ে সকল বিভেদ। এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়, এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। আয় রে তোরা আয়, আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়, এক কাতারে হর স্বামী বিশ্বের মুসলিম ভাই। শিরকু বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদের ওই পথটি বেয়ে, শিরকু বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদের ওই পথটি বেয়ে। আল কুরআনের হাদিস নিয়ে এক হতে আজ চায়, আল কুরআনের হাদিস নিয়ে এক হতে আজ চায়। আয় রে তোরা আয়, আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়, এক কাতারে হর স্বামী বিশ্বের মুসলিম ভাই। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়, এক কাতারে হর স্বামী দুনিয়ার মুসলিম ভাই।